সারের মালিক জেনে তেনে আমার আল্লাহ, হে সংসারের মালিক জেনে তেনে আমার আল্লাহ, বড় ভালোবাসা দিয়ে দিয়ে বানাল মোর পাক মোহাম্মদ, এসেছে মোর পাক মোহাম্মদ, এই সংসারের মালিক জেনে রহমানের রহিম তুমি হয়ো না গো কাহার, কাহার হলে কেমন করে হবে মোর বিচার, রহমানের রহিম তুমি হয়ো না গো কাহার, কাহার হলে কেমন করে হবে মোর বিচার, আমার গুনার তোরে দয়া করে ডুবায়ো না আল্লাহ, এসেছে মোর পাক মোহাম্মদ, এই সংসারের মালিক জেনে আমি খোদার গড়া পুতুল করেছি গোনা, মাফ যদি না করো খোদা মাফ হবে না, আমি খোদার গড়া পুতুল করেছি গোনা, মাফ যদি না করে খোদা মাফ হবে না, আমার নিয়ে স্বপ্ন খোদার আমি উম্মতে মোহাম্মদ, এসেছে মোর পাক মোহাম্মদ, এই সংসারের মালিক জেনে পৃথিবীতে যত কিছু গড়েছে মোর খোদা, পৃথিবীতে যত কিছু গড়েছে মোর খোদা, আপন নূরকে টুকরা করে, আপন নূরকে টুকরা করে হয়েছে গো জুদা, খোদার বিনা হুকুমেতে খেলে না যে আলো বাতাস, এসেছে মোর পাক মোহাম্মদ, এই সংসারের মালিক জেনে তুমি অনন্ত অনাধে শুভ দৃষ্টি দাও, ইমানওয়ালা করে তবে মৃত্যু আমায় দাও, তুমি অনন্ত অনাধে শুভ দৃষ্টি দাও, ইমানওয়ালা করে তবে বাসনা পূর্ণ কর আল্লাহাদ, এসেছে মোর পাক মোহাম্মদ। এই সংসারের মালিক জেনে তিনি আমার আল্লাহাদ, বড় ভালোবাসা দিয়ে বড় ভালোবাসা দিয়ে বানালো মোর পাক মোহাম্মদ, এসেছে মোর আল্লাহাদ। এই সংসারের মালিক জেনে www.anibas.in